واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ومن يرد فيه بالحاد بظلم نذقه من عذاب اليم শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া, তাঁর যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস রহমতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে মক্কাতুল মুকাররমার মতো সবচেয়ে বেশি মুকদ্দাস ভূমিতে, পবিত্র জমিনে বসবাসের, কাজকর্ম করার, ইবাদত বন্দী করার সুযোগ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং আমরা দূরে থাকলেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, অশেষ শুকরিয়া, যে আল্লাহ পাক মাঝে মাঝে যখন ইচ্ছা, না ভিসা লাগে না পাসপোর্ট লাগে, যখন ইচ্ছা মক্কার বাইরে থাকলেও অনেক ভাইরা জেদ্দা থেকে এসছেন, অনেক ভাইরা এখানে বিভিন্ন জায়গায় হয়তো থাকেন, আমি অনেক দূরেই থাকি মক্কা থেকে, তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কত বড় রহমত এবং অনুগ্রহ যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সহজে যে কোনো সময় ইচ্ছা হইলেই দূরে কাজ সালাত আদায় করার জন্য, তাওয়াফ বাইতুল্লাহ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর বাইতুল্লাহ রয়েছে, যেটি সবচাইতে প্রাচীনতম ঘর, ইন্না আউওয়াল বাইতি উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কা, মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি পুরাতন ঘর আল্লাহ পাক যে তৈরি করে গেছে, সেখানে আসার আল্লাহ পাক তৌফিক দান করছেন, যেখানে ইবাদত বন্দেগী করলে, সালাত আদায় করলে এক রাকাত সালাত এক লক্ষ্যে পৌঁছে যায়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এইরকম মর্যাদাপূর্ণ মুকাদ্দাস ভূমিতে, পবিত্র জমিনে এবং ফজিলতপূর্ণ স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আসার বা বসবাসের, কাজকর্ম করার সুযোগ দান করেছেন, এই নিয়ামত থেকে কত মানুষ, কত মুসলিম যারা ছটফট করছে একবার আল্লাহর ঘর দেখার জন্য, সরাসরি আল্লাহর ঘরের জিয়ারতের জন্য, হজ উমরা করার জন্য, তাওয়াফ করার জন্য, এখানে এক রাকাত দুই রাকাত সালাত আদায় করে এক লক্ষের একবার ফজিলত আদায় করবে, এই ফজিলত হাসিলের জন্য পরেশান হয়ে রয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদের নসিবে জুটাননি তার হেকমত। এই জন্য আপনার উপর যখন এত বড় অনুগ্রহ রয়েছে, তখন আপনার বড় দায়িত্ব রয়েছে, যার উপর যত বড় আল্লাহ পাকের অনুগ্রহ ফজল করম রয়েছে, যার উপর যত বড় আল্লাহ পাকের দান রয়েছে, এলমের দিক থেকে হোক, আমলের দিক থেকে হোক, দিনের দিক থেকে হোক, দুনিয়ার দিক থেকে হোক, শারীরিক সুস্থতার দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, আর আর্থিক দিক থেকে হোক, পার্থিব যে কোনো দিক থেকে হোক না কেন, যার ওপর যত বড় আল্লাহ পাকের নিয়ামত রয়েছে, তত বড় শুকরিয়া আদায় করা তার জন্য ফরজ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আল্লাহ পাকের এহসান অনুগ্রহ ছিল, ওয়া কানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ পাক বলছেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার ওপর আল্লাহ পাকের ফজলে আজিম রয়েছে, মহা অনুগ্রহ রয়েছে। আল্লাহ পাক খাস করে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চাইতে বেশি ইবাদত, সুন্দর ইবাদত করতেন, এবং নফল ইবাদত বন্দেগী তাহাজ্জুদের সালাত এত লম্বা দীর্ঘ করতেন যে পা ফুলে যেত, পা ফেটে যেত, দুই রকমেরই হাদিস রয়েছে। তাওয়াররামাত কাদামাহু, তাফাত্তারাত কাদামাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার আপনজনরা বলতেন যে এত কেন কষ্ট করছেন, এত কেন মেহনত পরিশ্রম করছেন, জানকে কষ্ট দিচ্ছেন। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আপনার আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিয়েছে, যদি হয় তো ক্ষমার ঘোষণা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তারপর আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন এত ইবাদতের প্রয়োজনটা কি আপনার? নবী সাল্লামের উত্তরটা কি ছিল জানা আছে? কি উত্তর ছিল? আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অনুগ্রহ আমার উপর রয়েছে যে আল্লাহ আমার সবকিছু অগ্রিম ক্ষমার ঘোষণা করেছেন, তাহলে আমার ওপর যখন এত বড় অনুগ্রহ রয়েছে, এছাড়া নবুয়াত রিসালাতের অনুগ্রহ, এছাড়া বহু আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ তার উপর রয়েছে, তিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিন ছাড়া মুক্তির নাজাতের কোন জরিয়া নেই, কোন পথ নেই, তার আদর্শের বাস্তবায়ন ছাড়া, তার তরিকা ফলো করা ছাড়া কোন উপায় নেই কারো। এমনকি মূসা আলাইহিস সালামের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন এত বড় এহসান আল্লাহ পাকের, তখন শুকরিয়াও বড় হইতে হবে। আফালা কোন আবদান শাকুরা, আমি কি শুকর গুজার বান্দা হব না? আমার উপর শুকরিয়ার দায়িত্ব কি নেই? তাহলে যারা মক্কাতুল মুকাররমায় বাস করছেন অথবা সহজে পৌঁছে যেতে পারছেন, তাদের শুকরিয়া আদায় করা এইরকমই অত্যন্ত জরুরি ফরজ, মনে রাখবেন। আপনাকে এই অনুভূতি রাখতে হবে একজন মুসলিম হিসাবে যে আমার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শুকরিয়া আদায় করা বড় ফরজ হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে এই হারাম অর্থাৎ সম্মানিত শহর আল বালাদুল হারাম, এর মর্যাদা সম্পর্কে, এর হরমাত সম্পর্কে, এর মহত্ব বড়ত্ব সম্পর্কে, আজমাত সম্পর্কে কিছু কথা বলবো, যদি এর উপর বড় বড় কিতাব লেখা হয়েছে। যদি মক্কাতুল মুকাররমার ফজিলত মর্যাদা আর মহত্ব সম্পর্কে পড়াশোনা করেন আর আরবি পড়তে জানেন, তো এত বড় বড় কিতাব রয়েছে, খণ্ডের খণ্ড কিতাব রয়েছে, সেসব কিতাবের কিছু কথা খোলা আছে আপনাদের সামনে পেশ করব যে আপনার আমার করণীয় কি। এই মর্যাদাপূর্ণ শহরে বসবাস করে অথবা শহরে সহজে আসতে পারছেন, আপনার আমার করণীয় কি? আপনারা এই শহরে থাকছেন, সুতরাং এখানে আপনার ওপর অন্যান্যদের মতো নিয়ামত রয়েছে, কিন্তু তার সাথে সাথে অতিরিক্ত আল্লাহ পাকের নিয়ামত রয়েছে। অন্যদেরকে আল্লাহ পাক আর্থিক সচ্ছলতা দিয়েছেন, আপনাকে আর্থিক দিক থেকে আল্লাহ পাক ভালো রেখেছেন, অন্যরাও মুসলিম আপনিও মুসলিম, ইসলামের নিয়ামত তাদের ওপর রয়েছে, আপনাদের ওপর রয়েছে যারা মুসলিম। অন্যরা আলহামদুলিল্লাহ সুখ শান্তিতে বসবাস করছে, নিরাপত্তার সাথে বসবাস করছে অন্য অন্য শহরে, আর আপনারাও এখানে বসবাস করছেন। কিন্তু যেই নিয়ামতটি থেকে ইঙ্গিত করলাম শুরুতে যে আল্লাহ পাক এখানে থাকার সুযোগ দিয়েছেন, এই হারামের এলাকায় ইবাদত বন্দিগির সুযোগ দান করেছেন, এবং সঠিক মতে দুটি মতের মধ্যে আপনি মসজিদে হারামে যেতে পারেন তবু এক লক্ষ পাবেন, আর হদুদে হারামের এরিয়ার যেই কোনো জায়গায় যেই কোনো মসজিদে যদি সালাত আদায় করেন তাতেও এক লক্ষের ফজিলত পাবেন। এটি হচ্ছে সঠিক মত, এটি হচ্ছে ইমাম আব্দুল রহিম বাদ রহমতুল্লাহ আলের মত, এখানকার সৌদি আরবের বড় বড় অধিকাংশ ওলামাদের মত, আর একটি মত হচ্ছে সেটা মসজিদ হারামের সাথে আসে। তবে মসজিদে হারামে গিয়ে সালাত আদায় করলে এক লক্ষের ওপর অন্যান্য দিক থেকে যে ফজিলত রয়েছে, বড় জামাতের ফজিলত রয়েছে, মসজিদ হারামের ফজিলত রয়েছে ইত্যাদি ইত্যাদি, ওই ফজিলতটা সেখানে আরো অতিরিক্ত পাবেন। এই জন্য মক্কায় থাকবেন আর শুধু ঘরেই নামাজ পড়বেন, ঘরে তো জামাত ছাড়া পুরুষদের নামাজ পড়াই জায়েজ নাই, বা নিজের মহল্লার মসজিদে নামাজ পড়বেন, আর হারামে যাবেন না এমনটা করবেন না। হারামে যাবেন ওখানে আরো এক লক্ষের উপরে অতিরিক্ত যদি চান, এবং নিজের আখেরাতের সম্বল বেশি বেশি যদি সঞ্চয় করতে চান, তাহলে হারামে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি এই শহরটি আবাদ করেছেন কে জানা আছে? এই শহর মক্কাতুল মুকাররমাকে আবাদ করেছেন কে? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, ঠিক না? এই শহরকে আবাদ করেছেন। এই শহরের আবাদ করার কথা যদি কোরআনে কারিমে পড়তে চান তো সূরা ইব্রাহিমের তাফসীর পড়ে নেবেন বা শুনে নেবেন। সূরা ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তার ছেলে এবং তার স্ত্রীকে এখানে আল্লাহ পাক রেখে যেতে বললেন, এর মাধ্যমে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমাকে আবাদ করলেন। আর তারপরে মক্কাতুল মুকাররমা মানুষের দ্বীনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে প্রাণকেন্দ্রতে পরিণত হল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ছিল তার চূড়ান্ত ফয়সালা। এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে আবাদ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় কোরআনে কারিমে যেই পয়েন্টগুলি উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি জন্য কাবা তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী তার ছেলেকে কেন মক্কাতুল মুকাররমা রেখে গেলেন, উদ্দেশ্যটা কি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দোয়া করলেন, এগুলির মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আপনার উপর স্পষ্ট হবে যে মক্কাতুল মুকাররমায় আপনার করণীয় কি, আর আপনার কি কি কাজের মাধ্যমে, কিরকমের আপনার চরিত্রের মাধ্যমে, কিরকমের আপনার আমলের মাধ্যমে মক্কার আপনি মানমর্যাদাকে বহাল রাখতে পারবেন, যাতে করে কিয়ামতের দিনে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি না করতে হয় মক্কাতুল মুকাররমার তাওহীনের অবমাননা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 25 এ ইরশাদ করেছেন এই মক্কাতুল মুকাররমা সম্পর্কে, হারামের এলাকা সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওমান ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, যেই ব্যক্তি বা যারা চাইবে, ওমান ইউরিদ বিলহাদিন বিযুলমিন, অন্যায় ভাবে এই মক্কাতুল মুকাররমায় বক্রপথ অবলম্বন করছে, যারা বাঁকা রাস্তা তলাশ করবে এই মক্কাতুল মুকাররমা হারামের এলাকায়, অন্যায় ভাবে নুযিকহু মিন আযাবিন আলীম, তাদেরকে আমি মর্মান্তিক শাস্তি দেব, আল্লাহ বলেছে তাদেরকে আমি কঠোর শাস্তির স্বাদ চাখাব। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন শাসানি, এমন শক্ত ধমক, যেই ধমকের ভয়ে প্রখ্যাত সাহাবি এবং মুফাসসির কোরআন সাহাবাই কেরামদের মধ্যে অদ্বিতীয়, তার মতো কোন মুফাসসির ছিলেন না বড়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে বিশেষভাবে পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছে, আল্লাহুম আল্লিমহুল কিতাব ফাকহু ফিদ্দিন, আল্লাহুম আল্লিমহুত তাউইল, তাকে কোরআনের তাফসীরের জ্ঞান দান করিও, দিনে দিন বুঝার তাকে তৌফিক দান করিও। তিনি এই আয়াতের ধমকের ভয়ে এবং তার সাথে সাথে তিনি কোরআন সুন্নাহ থেকে যেটি বুঝেছিলেন তার মত, সেটা হচ্ছে মক্কার হুদুদে হারামের ভিতরে যেমন সালাত আদায় করলে 100,000 ফজিলত রয়েছে, ইবাদত বন্দেগীর যেমন ফজিলত রয়েছে, ঠিক তেমনি এর বিপরীত সালাত ত্যাগ করলে তত শাস্তি রয়েছে, যে কোনো গুনাহ করলে অত গুণ শাস্তি রয়েছে, যে কোনো পাপে জড়িয়ে গেলে, জুলুম অত্যাচার করলে নিজের নাফসের ওপর, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করলে, শিরিক করলে অথবা মানুষের উপর জুলুম করলে, যে কোনো পাপের মাধ্যমে নিজের উপর জুলুম করলে ওই রকমই লক্ষ গুণ বাড়তে থাকবে, এটি ছিল তার মত। যদিও অধিকাংশ আলমারা বলছে যেন না, এই লক্ষ গুণ গুনাহ বেড়ে যাবে এটা হবে না, তবে গুনাহ বাড়বে, গুনাহ বাড়বে। যেমন ফজিলত স্থানের কারণে অথবা কালের কারণে কোন আমলের বেড়ে যায়, লাইলাতুল কাদারে ফজিলত, সময়ের ফজিলত আছে না নেই, কদর রাতের সময়ের ক্ষেত্রে আরাফার দিনের ফজিলত আছে না নেই, আশুরার সিয়াম রোজার ওই দিনের রোজার ফজিলত আছে না নেই, তাহলে কালের কারণে, সময়ের কারণে ফজিলত রয়েছে, ওই রকম স্থানের কারণে ফজিলত রয়েছে। ঠিক তেমনি যে পবিত্র স্থানগুলি রয়েছে, ফজিলতের স্থানগুলি রয়েছে, সেগুলিতে কেউ যদি পাপ করে তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ আরো বেশি করল, যার ফলে তার জন্য সাজা শাস্তি আরো বেশি হবে, তার জন্য শাস্তিও আরো বেশি হবে। ঠিক ওই রকমই যেমন ওই কালে কেউ অন্য সময় পাপ করছে আর আরেকজন পাপ করছে কদরের রাতে, একজন আরাফার দিনে রোজা রাখছে আরেকজন আরাফার দিনে মদ খাচ্ছে, তাহলে অন্য দিনের মদ করার মতো তো নাই, অন্য দিনের গুনাহ করার মতো নয়, কালের ক্ষেত্রে ওই রকমই পাপ বাড়বে। ঠিকই তেমনি মনে রাখবেন, লক্ষ গুণ না হইলেও অধিকাংশ আমাদের কাছে আব্দুল বিন আব্বাসের কাছে লক্ষ গুণ আপনার পাপ বাড়তে থাকবে, এটা কমপক্ষে লক্ষ গুণ না হইলেও কত গুণ হবে আল্লাহ ভালো জানেন। অবশ্যই সাজা শাস্তি এবং পাপ বেশি রয়েছে পবিত্র স্থানে, বাইরে একটা লোক মারামারি করছে বা গুনাহ করছে আর একটা মসজিদের মধ্যে করছে, আপনি আপনার সাধারণ জ্ঞানে কমন সেন্সে বলবেন যে এই লোক বেশি অপরাধী, ঠিক কিনা? মসজিদের ভিতরে মারামারি করছে, মসজিদের ভিতরে বসে অন্যায় কাজ করছে বা অন্যায় কথা বলছে, আর একটা লোক বাইরে অন্যায় কথা বলছে, দুজন অপরাধে পার্থক্য রয়েছে, ব্যক্তি হিসাবে পার্থক্য করেছে। একটা সাধারণ মুসলিম বড় বড় অন্যায় করে ফেলছে, সাত কোন মাপ, কিন্তু একজন শেখ যদি কোন একটা ছোট ভুল করে দেয় তাহলে এমন অপরাধ করে দিল, এমন বিশেষ করে বাঙালি সমাজে আপনারা প্যান্ট শার্ট পরেন আর সেটা যেমন ইচ্ছা তেমন করে পরেন, তারপরে কেউ কিছু বলতে যায় না, বলছে কি টাকনা নিচে কাপড় পরছেন তাও কিছু বলছে না, এমন টাইট পড়ছেন যে আপনি বাঁকা হইতে পারছেন না, রুকু সেজে যেতে পারছেন, তারপর কেউ কিছু বলছে না। কিন্তু শেখ আব্দুল বাকি যদি ঢিলা ঢালাও প্যান্ট পরে আর যদি টাকনার উপর সুন্নতি কাপড়ও পরে প্যান্টের আকারে, তাহলে বাঙালি সমাজে অন্তত খুদবায় উঠতে দিবে না, দেবে নাকি জমা পড়েতে দিবে, টেনে নামিয়ে দিবে, টুপি পাঞ্জাবি হইতে বিনা টুপিতে, রাত জীবনও বিনা টুপি পরেন না, কেউ কিছু বলছে আপনাদেরকে, কিন্তু হুজুর যদি বিনা টুপিতে থাকে তোর একটিও কালাল্লা কালার উসুর শুনবে না, শুনবেন কথা, টুপি নেই ওর কথা শোনা যায় শোনা যাবে না, টুপি তো টুপি, যেসব এলাকায় কাটা পাঞ্জাবি চলে না বাংলাদেশে, বরিশাল এলাকা ওই দিকটাই দক্ষিণ অঞ্চল ওই দিকে যতটা আমার জানা আছে, কিছু কিছু এলাকা বাংলাদেশ আছে কাটা পাঞ্জাবি হুজুরদেরও বাংলাদেশ চলে এগুলো, আর কিছু এলাকা আছে চলে না, ওগুলো বলছে ওগুলো আলিয়া হুজুর, এগুলো হচ্ছে আলিয়া হুজুর, ওই কাটা পাঞ্জাবি দুদু সাইডে কাটা, তাই না? সব খবর ঠিক আছে না? আমি না গেলেও সব খবর রাখি আপনাদের। জি, তো এক লোক এসে বলছে যে আমি অনেক আগের কথা বলছি, আমাকে এসে বলছে সাহেব এই লোকের নতুন লোক এসে বলছে এইরকম হুজুরের কথা শোনা যায়, ওর কথা কি করে মানতে পারি, কেন বুঝো কাটা পাঞ্জাবি পরে, কাটা পাঞ্জাবি হলো হুজুরের কোরআন হাদিসের কথা শুনবে না, এটা হলো বাঙালি সেন্স চিন্তা চেতনা, ধর্মীয় চিন্তা চেতনা, কারণ ধর্ম ওইরকম বুঝেছে, ধর্ম শুধু পোশাকে আছে, আর ধর্ম তারা যেটাকে ইসলামী পোশাক মনে ওইটাতে আছে শুধু, এরকম আসলে ভুল চিন্তাধারা সেজন্য। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, সেদিকে না গিয়ে ফিরে আসি যে এই বালাদুল হারাম সম্মানিত শহরের শ্রদ্ধা সম্মানকে কি করে বহাল রাখবেন, যাতে করে কঠোর আজাবের সম্মুখীন কিয়ামতে না হইতে হয়, দুনিয়াতে আল্লাহ পাকের আজাব গজব আপনার উপর না আসে। আপনি মনে করবেন না এই কথা যে পাপ করলে শুধু আখেরাতে শাস্তি হবে, আর আখেরা তো অনেক দূরের কথা, জালিকা রাজুম বাইর, আজকাল অধিকাংশ মুসলিম মনে করে যে আখেরাত মানে তো ধারের কথা, আজাবের কথা বললে কিছু হয় না, কবরের আজাব হবে কিছুই না, জাহান্নামের আজাব কিছুই ভয় লাগে না, লাগে হাসর মাঠে আজাব কিছুই ভয় লাগে না, জান্নাত পাবে না খুশি কিছুই ভয় লাগে না, অধিকাংশ মানুষ না হলে বেনামাজি হইতে পারে, আবার মুসলিম আর বেনামাজি হইতে পারে, কখনো হইতে পারে না, কি জন্য বেনামাজি, আখেরাত আসলে বিশ্বাসের নাম কেউ আসতে, জন্মসূত্রে এই বিশ্বাস পেয়েছি কিন্তু আসলে কলমে বিশ্বাস করি না, এইরকম অবস্থা হয়েছে এসব মুসলিমদের, কিন্তু দুনিয়ার আজাবের কথা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানি করলে, মোবারক শহরের মান ক্ষুণ্ণ করলে, অবমাননা করলে, বেহুরমতি করলে, শুধু আখেরাতের আজাব হবে না দুনিয়ার আজাব হবে। যদি আর দলিল দেখতে হয় তো সুরায় ফিল দেখে, হস্তি বাহিনীর ঘটনা, এটা কি আখেরাতের আজাব না দুনিয়ার আজাব? মেনা আর মুজদালিফার মাঝখানে ওয়াদি মুহাসসির, সেখানে আল্লাহ পাক আব্রাহার সেনাবাহিনী হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন, যারা কাবার বেহুরমতি করার জন্য, কাবাকে ধ্বংস করে যাওয়ার জন্য মক্কাকে বিরান করে দেওয়ার জন্য এসেছিল, আল্লাহ পাক তাদেরকে সেখানে এমন করে ধ্বংস করেছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত কোরআনে কেরিমের আয়াত তেলাওয়াত হতে থাকবে, তাই না? তারমিহিম বিহাজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জানো না হস্তি বাহিনীর কথা খবর নাই? এটা কি আখেরাতের আজাব ছিল যেটাকে ধার মনে করছেন, না দুনিয়ার আজাব ছিল? তাহলে আপনারা জাতিতে মুসলিম, ওরা কাফের, আবরাহা কাফের, আক্রমণ করার জন্য বাইরে থেকে এসেছিল, তারপরে আল্লাহ পাকের এত বড় আজাব এসেছে। তাহলে ঘরের লোক, ঘরের লোকের কষ্ট বেশি লাগে না বাইরের লোক কষ্ট দিলে বেশি কষ্ট লাগে? যুক্তি দিয়ে বুঝাচ্ছে আপনাদের, কারণ মনে করছেন যে আমাদের জন্য হয়তো মাফ, ও কাফের ছিল সেজন্য আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, তাই না? কিন্তু আমরা মুসলিম যদি অপরাধ করি মক্কায় বসে বসে, তা আল্লাহ ধ্বংস করবে, আল্লাহর গজব নামবে না, তাই না? এটা অনেকে মনে করছেন। কিন্তু তো আপনাকে বলছি, আপনার দুশ্মন দুই রকম আছে, একটা হচ্ছে ঘরের দুশ্মন, একটা বাইরের দুশ্মন। আপনার নিজের মায়ের পেটের ভাই দুশ্মন, নিজের একই উঠানে থাকে এই এক দুশ্মন, হ্যাঁ, বা আপনার বোন দুশ্মন, হ্যাঁ, আপনার চাচা দুশ্মন, ঘরের দুশ্মন এগুলো। আর এক হচ্ছে যে অন্য বংশের দুশ্মন, অন্য গ্রামের দুশ্মন। কোন দুশ্মন আপনার জন্য বিপজ্জনক, বাইরেরটা না ঘরের দুশ্মন? ঘরের দুশ্মন হচ্ছে আপনার কাপড়ের ভিতরে ঢুকে থাকা সাপ, হ্যাঁ, আপনার জামার ভিতরে ঢুকে থাকা সাপ, যে কোনো সময় আপনাকে ছ করে দংশন করতে পারে, যে কোনো সময় ক্ষতি করতে পারে, যে কোনো সময় মেরে দিতে পারে, হ্যাঁ, আপনার খাবারে, আপনার পানিতে বিষ মিশিয়ে দিতে পারে, আপনার যে কোনো ক্ষতি করতে পারে। কিন্তু দূরের লোক চান্স নাও পেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ঘরের লোক মুসলিম মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের লোক, আহলুল্লাহ, আল্লাহর ঘরের লোক। মুসলিম হওয়ার পরেও যদি কাবার বেহরমতি করেন, এই হারামের এলাকায় যদি পাপে জড়িয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে ছাড়বে না, দুনিয়াতে আল্লাহর গজব আসবে, যেমন হস্তি বাহিনীর গজব এসছে, আপনি হয়তো টের পাচ্ছেন না, গজবের ধরন ভিন্ন হয়তো, তার উপর আজাব এসে আসমানি গজব এসেছিল, পাখি দলে দলে এসেছিল, হ্যাঁ, তাই না? আর আপনার উপর হয়তো আজাব আসছে আপনার মানসিক গজব, পারিবারিক গজব, হ্যাঁ, আর্থিক গজব, শারীরিক গজব, আপনার উপর হয়তো এমন এমন আজাব শাস্তি আসছে, যাতে এমন কষ্টে আর অশান্তিতে ভুগছেন দুনিয়ায়, মরছেন না আর শান্তিও পাচ্ছেন না। মরে গেলেও তো শান্তি, তাই না? অনেকে মনে করে এই জন্য আত্মহত্যা করে, মরছেন না যে শান্তি পাবেন, মনে করছেন আপনি শান্তি আসবেন, ওখানেও শান্তি নাই, কারণ আপনি পাপিষ্ঠ, সুতরাং আপনার জন্য আজাব প্রতীক্ষে রয়েছে, ইন্তজারে রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেসব অন্যায় কাজ সম্পর্কে সতর্ক করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটি কথা এখানে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ফলো করার কোরআনে কারীমে আল্লাহ বারবার নির্দেশ দিয়েছেন, সুম্মা ওহায়না ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আবার ওহী করেছি যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কি করবে? অনুসরণ করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকাই চলতে হবে। এই জন্য দেখেন ইবাদত বন্দেগীর বিভিন্ন ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আল্লাহ পাক দীনে ইসলামে কিয়ামত পর্যন্ত বরকরার রেখেছেন, বহাল রেখেছেন, কিয়ামত পর্যন্ত বহাল রেখেছেন। সবচেয়ে বড় বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম যে সংগ্রাম করেছিলেন, তার যে সংগ্রাম ছিল কিসের বিরুদ্ধে? সবচেয়ে বড় সংগ্রাম, মূর্তি ভেঙেছিলেন, সেটা কিসের বিরুদ্ধে তার সংগ্রাম ছিল বলেন? শিরকের বিরুদ্ধে, তাই না? শিরকের বিরুদ্ধে। হারামের এলাকায় থেকে কেউ যদি শির করে, তাহলে সবচেয়ে বড় অপরাধ, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যিনি এই মক্কাকে আবাদ করেছেন, যাকে দিয়ে আল্লাহ মক্কাকে আবাদ করে নিয়েছেন, তিনি শিরককে নিশ্চিহ্ন করার জন্য মূর্তি ভেঙেছেন, হ্যাঁ, মূর্তি ভেঙেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদ নিয়ে এসেছেন, তৌহিদ নিয়ে এসেছেন, তৌহিদের সবচেয়ে বড় বাস্তবায়নকারী ছিলেন তিনি, মুসলিম ছিলেন, ওয়ালাকিন কান হানিফা মুসলিমা। এবং তিনি সূরায়ে হজে আরো আল্লাহ বলেছেন, ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। এখান থেকে শুরু করি, কারণ সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। আর সবচেয়ে বড় ফরজ কি? হ্যাঁ, তাওহীদ, মাশাআল্লাহ। হ্যাঁ, যারা জবাব দিচ্ছেন তারা দাওয়া সেন্টার, ইসলামিক সেন্টারে যান, যেখানে হোক না কেন। হ্যাঁ, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে চুরি করা নয়, ডাকাতি করা নয়, বেমানি করা নয়, খুন করা, সবচেয়ে বড় হচ্ছে অপরাধ শিরক। এবং সবচেয়ে বড় ফরজ, হ্যাঁ, রোজার আগে, জাকাতের আগে, নামাজের আগে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এই হারামের এলাকায় যদি আপনি শিরক করেন, শিরক মানে মূর্তি পূজা করছেন না, হয়তো কোন হিন্দু নাই, আছে কি কোন খ্রিস্টান, ইহুদি নাই, তাদের জন্য লিখা আছে মামনু দখুল, তাই না, নিষিদ্ধ ঢুকা। হ্যাঁ, বাইরের মুশরিক না ঢুকতে পারছে না, কিন্তু ঘরের মুশরিক এখানে শিরকি আঁকিয়ে দেয়নি, হাজারে হাজার ঢুকছে, আর এখান থেকে রিয়াল নিয়ে যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে না। মক্কায় কি কবর পূজারি নেই, বাইরে থেকে আসা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা? তাহলে চিন্তা করুন, একটা অমুসলিম যখন হিন্দু মুশরিক ঢুকতে আসছে তখন নিষেধ, একটা ইহুদি খ্রিস্টান যখন মুশরিক ঢুকতে আসছে নিষেধ, যাও তুমি বাইরে বাইরে যাও, মক্কায় ঢুকবে না, মদিনায় ঢুকবে, হারামের এলাকায় ঢুকবে না। আর জাতিতে মুসলিম বড় বড় শিরকি আকিদা, গৌস কুতুব, হাবের কুফরি আকিদা, আর বড় বড় জাহাজ নিয়ে কিয়ামতের দিন আসবে, আসার পরে সবকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, জান্নাতে ঢুকিয়ে দিবে, এরকম শিরকি আকিদা, এইসব আকিদা নিয়ে এখানে বসবাস করেন, তাহলে কি আপনি কত বড় অন্যায় কাজ করছে চিন্তা করুন। যেই কাজটা হিন্দুও করতে পারে না, যেই কাজটা ইহুদি খ্রিস্টান সে করতে পারে, এই বেহরবতি করতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফারা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমহিম হাজা, মুশরিক যেহেতু নাপাক, সুতরাং এই বছরের পরে মসজিদে হারামের কাছেও যেন না আসে, আল্লাহ ঘোষণা করে সূরা তাওবাতে। তো বাইরের মুশরিকরা তো কেউ আসতে পারছে না, কিন্তু ঘরের মুশরিকরা এখানে এসে শিরকি আকীদা নিয়ে, হ্যাঁ, হজে আসেন, উমরায় আসেন, অথবা এখানে কাজকর্ম করার জন্য আসেন, আসার পরে ওই শিরকি আকীদাই যায় না, কত বড় অপরাধ করছেন আপনি, আর কত বড় আপনি বেহরমতি করছেন, অবমাননা করছেন, চিন্তা করুন। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। সুতরাং সতর্ক সাবধান হন, কোন রকমের শিরকি আকীদা, আল্লাহ রুবিয়াতে, আল্লাহ পাকের উলুহিয়াতে, আল্লাহ পাকের আসমা সিফাতে, আল্লাহ কোথায় তাই আকীদা ঠিক নাই, মক্কায় বসবাস করে জাতিটা মুসলিম, আর আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুতেই বিরাজমান, আল্লাহ আসমানের ওপর সৃষ্টির ঊর্ধ্বে আরশে আজিমে সমুন্নত, এই কথা আপনার বিশ্বাস নেই, তাহলে এইরকমের অনইসলামিক আকীদা এখানে বসবাসের আপনার অধিকার নেই, যেমন অমুসলিমের এখানে ঢোকার অধিকার নেই, সেজন্য ঢুকতে দিচ্ছেন না আপনারা। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, এই অপরাধ শিরকি আকীদা যদি থাকে, আল্লাহর রাস্তায় তওবা করেন, কারো জীবনেও জান্নাত পাবেন না, জীবনেও জাহান্নাম থেকে বেরোতে পারবেন না, আর আল্লাহর গজব। আর সবচেয়ে বড় অপরাধী আপনি হারামের এলাকায় বসবাস করছেন, কারণ শিরকি আকীদা নিয়ে বসবাস করছেন। দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে শিরকের পরে বড় অপরাধ শিরকের সমতুল্য। আল্লামা শাইখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাই তার হুকম তারেকি সালাত, সালাত ত্যাগকারীর বিধান, এই কিতাবে লিখেছেন, যেটা অনুবাদ আমি করেছি, তো সেই কিতাবে তিনি লিখেছেন যে নামাজ ছাড়া, নামাজ অস্বীকার করা নাই, নামাজ ছাড়ার গোনা আর শিরকের গোনা একই সমান, নামাজ ছাড়ার গোনা আর শিরকের গোনা, কুফরির গোনা, নাস্তিকতার গোনা, সবগুলি হচ্ছে একই রকমের, মা দুনা জালেক মানে নিচে নয়, তার নিচে নয়, অন্য অন্য যেগুলো নিচের গোনা আছে শিরকের চাইতে সেগুলিকে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরকের সমতুল্য যদি গোনা থাকে আল্লাহ মাফ করবেন, ওই অবস্থায় চলে গেলে। দ্বিতীয় যে বড় অপরাধ অধিকাংশ মুসলিমরা করছে, মক্কায় বসবাস করেও করছে অহরহ, তাদের অন্তর এত শক্ত হয়ে গেছে যে হারামের এলাকায় বসবাস করেও আল্লাহকে ভয় করে না তারা, সেটা হচ্ছে নামাজ ছাড়া বেনামাজি হওয়া। হয় চার অক্ত পড়ে নিজেকে খুব ভালো নামাজি মনে করে, ফজর পড়ে না, চার অক্ত পড়ে, তিন অক্ত পড়ে কোনোদিন, মাঝে মধ্যে পড়ে, নিজেকে নামাজি মনে করে, নামাজ পড়ি মনে করে, না এরা নামাজি না, বেনামাজি। হ্যাঁ, বেনামাজি, কেউ পাঁচ অক্তের বেনামাজি, কেউ চার অক্তের বেনামাজি, কেউ তিন অক্তের বেনামাজি, কেউ এক অক্তের বেনামাজি, কিন্তু বেনামাজ, সবাই বেনামাজ, এবং একবার নামাজ ছাড়লে সেটা বড় কুফরিত পরিণত। এটা হচ্ছে সঠিক গবেষক আলামাদের মত, এবং আল্লামা আব্দুল্লাহ তোরাইফি হাফেজাহুল্লাহ তাআলা তার গবেষণা লিখেছেন, আর এটা তার আগে অনেকেই বলেছেন যে সাহাবাই কেরামদের এজমা ছিল এই বিষয়ে, কোনো ইখতিলাফ ছিল না, ইখতিলাফি মাসালা নয় যে বেনামাজি ইসলামে থাকে না, বেরিয়ে যায় অবহেলা করে, গাফিলতি করে, পড়ছি পড়বো করে যারা নামাজ ছেড়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় কেন ছেলে মেয়েদেরকে আবাদ করলেন, ছেলেকে রেখে গেলেন, আর তারপরে স্ত্রীকে রেখে গেলেন, তারপরে প্রজন্ম বাড়তে থাকলো, আর সেই বংশ থেকে বিশাল বিশাল আরবদের বংশ, কোরাইশ বংশ সবচেয়ে বড় বংশ, যেই বংশে আল্লাহ পাক শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে নবী করে পাঠালেন। দুই জায়গায় এই বিষয়টি রয়েছে, তার মধ্যে একটি জায়গায় বলি, সূরা ইব্রাহিম রয়েছে, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইয়াকিমুস সালাহ। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি, আমার ছেলেকে আমি রেখে গেলাম বসবাসের জন্য মক্কায়, বিওয়াদিন গায়রি যি যারইন, বিওয়াদিন গায়রি যি যারইন এমন এলাকায়, এমন উপত্যকায় যেখানে কোন গাছপালা জন্মায় না, কোন ক্ষেত খামার হয় না, এখানে ইন্দা বাইতিকাল মুহাররম তোমার সম্মানিত ঘরের পাশে রেখে গেলাম, রব্বানা হে আল্লাহ হে রব লিয়াকিমুস সালাহ, যাতে করে সে আর তার বংশধর এবং তার অনুসারীরা এবং মক্কায় বসবাসকারীরা, মক্কার আশেপাশে অবস্থানকারীরা লিয়াকিমুস সালাহ নামাজ কায়েম করে। তাহলে বোঝা গেল যে মক্কায় বসবাস কারা করবে, ইব্রাহিম আলী ইসলামের হুকুম হচ্ছে যে নামাজ কায়েম যারা করে তারাই শুধু মক্কায় বসবাস করবে, বেনামাজি নয়, বেনামাজি নয়। আপনি যদি বেনামাজি মুসলিম হন আর মক্কায় বসবাস করছেন তাহলে আল্লাহ এটা চান না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম খলিল এটা চাননি আল্লাহ পাকের কাছে, রব্বানা লিয়াকিমুস সালাত, যেন তারা নামাজ কায়েম করে। সুতরাং আপনাকে মক্কাতুল মুকাররমার যদি মান মর্যাদাকে ঠিক রাখতে হয়, যদি মক্কার যদি শ্রদ্ধা সম্মান কলবে থাকে, অন্তরে থাকে, তাহলে পাঁচ অক্ত আল্লাহর হস্তে নামাজ আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ আমাকেও নামাজি বানিয়ে দাও, রব্বি জাআলনি মুকিমাস সালাত নামাজ কায়েমকারী বানিয়ে দাও। নামাজ ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত, তার আদর্শ, সুন্নাত মানে সুন্নাত নামাজ নাই, আদর্শ তার, প্রাচীন আদর্শ নামাজ, আম্বিয়া রাসূলগণ পড়েছেন, আমার বংশধর আমার ছেলে মেয়েদেরকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও। তাহলে বোঝা গেল যে যারা নামাজে অবহেলা করে, মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে পড়ে, তারা ইব্রাহিম আলী ইসলামের আদর্শে বিশ্বাসী নয়, আদর্শের বাস্তবায়নকারী নয়, এবং ইব্রাহিম আলী ইসলামের আবাদ কারো শহরে বসবাসের অধিকার রাখে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, তিন নম্বর যেটি বলবো সেটা হচ্ছে যে যারা বিদাত করে, শিরক তো করে না, হয়তো বড় শিরক কিন্তু বিদাত করে, বিদাত করে অর্থাৎ বিদাত মানে কি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ধর্ম হিসাবে, দিন হিসাবে পালন করেননি আর আপনি সেটাকে দিন হিসাবে মনে করছেন, পালন করছেন, সেটা হচ্ছে বিদাত। সুতরাং জীবনের বিভিন্ন ক্ষেত্রে মুসলিম সমাজ আজকাল বিশেষ করে বাংলা সমাজে এত বিদাত ছড়িয়ে গেছে, আকীদার বিদাত, ইবাদতে বিদাত, জিকির আজকারে বিদাত, নামাজে বিদাত, অনুষ্ঠানে বিদাত, ঈদ আল্লাহর দেওয়া দুটি, আর আমাদের দেশের ঈদ হচ্ছে ঈদ মিলাদুন্নবী আর একটি, আর তারপরে বিভিন্ন উৎসব, নামাজের বিদাত, নামাজ তো পড়া বিদাত, যায় নামাজে দোয়া পড়া বিদাত, হ্যাঁ সম্মিলিত মোনাজাতের বিদাত, জিকিরের বিদাত, তারপরে নামাজ থেকে সালাম ফিরে কপালে হাত দেওয়ার বিদাত, হ্যাঁ করছেন না, করছেন না, এরকম অনেকে, এগুলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি করেননি, নবীর আদর্শ নয় এগুলি। এইরকম বহু বিদাত আমাদের জীবনের ধর্মীয় ক্ষেত্রগুলিকে দখল করে ফেলেছে। শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হারাম সম্পর্কে বলছেন, আর মক্কার হারামের মর্যাদা মদিনার হারামের চাইতে বেশি, ভালো করে শুনে রাখি, জি, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, সহিহ বুখারীতে এই মর্মে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক মক্কার হুরমতের মর্যাদার ঘোষণা করেছেন, জানিয়েছেন মানুষকে, ওয়াইন্নি হাররামতুল মদিনা, তার আমি মদিনাকে হারাম সম্মানিত ঘোষণা করছি, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক মদিনার হারামের ঘোষণা করিয়েছেন। তারপরে ওই হাদিসের একটা অংশ, মান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসু আজমাইন, যেই ব্যক্তি এই হারামের এলাকায় কোন বিদাতি কাজ করবে, একটা তাফসীর, একটা ব্যাখ্যা হচ্ছে হাদিসের, আর একটি ব্যাখ্যা হচ্ছে যে যে কোনো পাপে জড়িয়ে পড়বে, হাদাস মানে যে কোনো পাপ, অথবা নিজে তো পাপ করে না কিন্তু পাপীকে আশ্রয় দেয়, বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতি মোল্লা আসলো দেশ থেকে আর তাকে ভালো করে আদর যত্ন করে মক্কায় বসিয়ে খাওয়াচ্ছেন, ফ্রি হোটেলে রাখছেন আর তাকে মোয়াল্লাম হিসাবে নিয়ে যাচ্ছেন। ফালিহে লানাতুল্লাহে, যেই ব্যক্তি বেদাত করবে অথবা বেদাতের বেদাতিকে আশ্রয় দিবে তার আল্লাহ লানত, ফেরেস্তাদের লানত, সমস্ত মানুষের লানত রয়েছে। আমি আর বেশি কথা না বলে আমার কাছে দশটার বেশি পয়েন্ট রয়েছে, যদি মক্কার হোরমাত মর্যাদা সম্মানকে অক্ষুণ্ণ রাখতে হয়, বহাল রাখতে হয়, মক্কার ইজ্জত মর্যাদা যদি আপনার অন্তরে থাকে, তার মধ্যে একটি বললাম শিরক থেকে বেঁচে থাকবেন, আর একটি হচ্ছে নামাজ কায়েম করে নামাজি হবেন, আর তিন নম্বর কি বললাম বিদাত থেকে বেঁচে থাকবেন, আল্লাহ পাক সমস্ত পাপ থেকে জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সমস্ত রকমের অন্যায় অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মক্কার এলাকায় যদি অশ্লীলতা ছড়ান, যে কোনো মুসলিম সমাজে অশ্লীলতা ছড়াইলে দুনিয়া আখেরাতে কঠোর শাস্তি রয়েছে, তাহলে মক্কায় হারামের এলাকায় যদি অশ্লীলতা ফাহেশা কাজ করেন, বুলু ফিল্ম দেখেন, আপনি সিরিয়াল দেখেন, মহিলাদের ছবি দেখেন, ফেসবুকে খারাপ সাইট দেখেন, খারাপ সাইট ভিজিট করেন ইন্টারনেটে, তাহলে কত বড় শাস্তি রয়েছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজকে ছড়াতে চায়, নিজে দেখে অন্যকে দেখার সুযোগ করে দেয়, তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি রয়েছে। এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু।